এটা কি বাংলা না উর্দু না? হ্যাঁ নিশ্চয়ই মিক্সার, কারণ ইয়া নবী বলে আরবি হয় না, আরবি হতে হলে কি হতে হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান নবিয়্যু, আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, অথচ আরবি বলতে কি বলতে হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমরা তাতে বলি না, বলি না? তাহলে বোঝা গেল কি এটা আমাদের তৈরি করা এই দরুদের ঢং দেখে মনে হয় এটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা মেড ইন ইন্ডিয়া, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটা আরবের নয়, হাদিস কোরআনের ভাষা নয়। তাছাড়া হাদিস কোরআনের ভাষা হলে আসসালামু আলাইকা ইয়া নবী হতো, ইয়া নবী সালাম আলাইকা বলে কোন কবি বানিয়েছে, কবি বানিয়ে ওই যে মিল দিয়েছে, তুমি হে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আন্ধারে ডুবিত সবই, ঠিক আছে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা তা আমরা সামনে পেয়েছি, তাকে সালাম আলাইকা, আলাইকা আমার সামনে এসেছেন হাজির উপস্থিত বলে তাকে আমরা সালাম জানাচ্ছি, এই শ্রেণীর বাধা দরুদ নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমরা বলি, আলাইহি সালাতু সালাম বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যখন বলি, এই শ্রেণীর দরুদ কিন্তু এটা নয়, এটা হচ্ছে বাঁধা গড়া। আর বেঁধেছে কে? তৈরি হয়েছে কোথা? মেড কোথাকার? মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। বলা হয়, ওলামারা উল্লেখ করেন যে ভারতে একজন খুব নবীভক্ত আলেম ছিলেন, মানে এই মিলাদে কিয়ামের এই ইতিহাসটার জন্য বলা হয় যে ভারতে একজন নবীভক্ত, খুব নবীভক্ত আলেম ছিলেন, তিনি নবীর এত ধ্যান করতেন যে হঠাৎ করে মনে হতো যেন নবী সাসাম তার সামনে এসে গেছেন, আর যখনই তার ব্রেনে ধরতো যে আল্লাহ নবী সামনে সামনে উঠে দাঁড়িয়ে, তখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, এটা আরবি কি না? আরবি না, এটা ওই ইন্ডিয়া লোকের ভাষা। তখন থেকে নাকি ওইখান থেকে নিয়ে শুরু হয়ে গেছে কিয়ামের সিস্টেম, কিয়ামের সিস্টেম শুরু হয়ে গেছে। বলার কথা ছিল এই যে মিলাদিরা এই মিলাদে বাঁধা ধরা দরুদ পড়ে এবং আল্লাহ নবীর প্রশংসায় বাড়াবাড়ি করে, এমন বাড়াবাড়ি করে যে আল্লাহ নবীকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়। কেমন আপনারা জানেন যে যাকে বলা হয় ও জো আরস পর মুস্তাবিথা, যিনি আরশের উপরে ছিলেন তিনিই নবী হয়ে চলে এসেছিলেন দুনিয়াতে, মানে অবতারবাদে বিশ্বাসী। অবতার যে হিন্দুদের আছে না, ভগবান কখনো সুর হয়ে আসে, কখনো মাছ হয়ে আসে, কখনো এভাবে আসে, তেমনি এরাও মনে করছে যে আর যিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যিনি আরশের উপরে ছিলেন তিনি নবী হয়ে চলে এসেছেন এই দুনিয়াতে। বিনা আইনের আরব, তার মানে রব, বিনা আইনের আরব হলে আহমদের মিমের পর্দা তুলে দেখ রে মন, আহমদের মিমের পর্দা তুলে দিলে কি হয়? আহা, এত অতিরঞ্জন কি চলে? এ হচ্ছে তাদের মতো অতিরঞ্জন, কাদের মতো? খ্রিস্টানদের মতো অতিরঞ্জন, এবং খ্রিস্টানদের মতো বড় কুফরি, যাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যারা বলে যে আল্লাহ মাসীহ ইবনু মারইয়াম, আল্লাহকে মাসীহ বলে, প্রথমে কি বলছিল? আল্লাহ বেটা, আল্লাহ বেটা বলে বলতে শেষ করে বলে কি না, যিশুই হচ্ছে আল্লাহ, যিশুই হচ্ছে ভগবান, গড। আমাদের এরা এরাও তাই বলে, বিনা আইনের আরব, আহমদের মিমের তর্দা পর্দা তুলে দেখো আহাত, তার মানে যিনি জহাজ পর মুস্তাবি থা, ও তার পড়া হে মদিনামে খোদা হকার, বাস। তাহলে থাকলোটা কি? মহান মধুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে নিয়ে ওইরকম বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, এখনো করে, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করে আমাকে নিয়ে তোমরা সেরকম বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আব্দুন, আমি হচ্ছি দাস, আমি হচ্ছি গোলাম, কার গোলাম? বিশাল গোলাম, বিশাল বাদশার গোলাম। আল্লাহ নবীকে দাস বললে বেয়াদবি হয় তাই না? দাস কথাটা খারাপ, কিন্তু আল্লাহ নবী নিজে বলছেন আমি দাস, কার দাস? এ দেশের লোকের দাস না, এ দাসত্বে বড় গর্ব আছে, বিশাল বাদশার দাস, আর সে হচ্ছে বিশাল দাস। যেমন যেমন প্রভু হবে তার সেরকম দাস হবে, এমন তো হতে পারে না যে প্রভু ছোট আর দাস বড়, হতে পারে কি না? যত বড় প্রভু হবে তার দাস সেরকম হবে, তাই না? আপনারা শুনেছেন অবশ্য, এখানে এই ক্ষেত্রে ওই রকম উদাহরণ দেওয়া ঠিক না, তবু কথায় কথা মানে বলার জন্য আর কি। আপনারা দেখেছেন যে সাধারণ যদি কোন বড়লোকের মেয়ে হয়, তার প্রসাধনের জন্য একটা মহিলা থাকে, সে সাজিয়ে গুছিয়ে দেয়, তার বেতন কত। তারপর যারা হিরোইন হয় তাদের সাজিয়ে গুছিয়ে যারা, তাদেরও তার লোক থাকে, তার বেতন কত। আর যদি প্রধানমন্ত্রী হয় তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য, তার বেতন কত আপনারা শুনেছেন। তাদের এক এক দাসের এক এক পজিশন আছে, এটা দুনিয়ার মধ্যে আমরা মানুষের মধ্যে দেখতে পারি। সুতরাং এই উদাহরণ আমি দিচ্ছি না, বলছি না, আমি বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দাস হন তাতে কি কোনো ক্ষতি আছে। তিনি নিজেই বলছেন ইন্না মা আনা আব্দুন, আমি হচ্ছি দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ নিজে বলছেন কোরআনে, সেই আল্লাহর প্রশংসা বা সেই আল্লাহর তাসবিহ, সেই আল্লাহর পবিত্রতা যে আল্লাহ তার নিজের গোলামকে, নিজের দাসকে এক রাতে ভ্রমণ করিয়েছেন ফিলিস্তিনের মসজিদ। দাস বলছেন, আল্লাহ বলছেন আমার দাস, আল্লাহ রসুল নিজে বলছেন যে আমি আনা আব্দুহু ওয়া রাসূল, আমরা আল্লাহর হাতে পড়ি, কি পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আব্দ মানে দাস, এই দাসে কোন বেয়াদবি নেই, এই দাস হচ্ছে বিশাল দাস, বিশাল বাদশাহ, বিশাল দাস। সুতরাং যে নবী নিজেকে দাস বলেছেন, তোমরা বলো আমাকে দাস বলো, আল্লাহর দাস বলো, আব্দুল্লাহ বলো, আব্দুল্লাহি ওয়া রাসূল, রাসূলুল্লাহ বলো, কিন্তু তোমরা খবরদার আমাকে আল্লাহর আসনে বসিয়ে দিও না, যেমন খ্রিস্টানরা যিশুকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছিল। এদের অবস্থা দেখুন, এরা এমন যে আল্লাহর নবীর প্রশংসা করতে করতে স্বয়ং আল্লাহ বানিয়ে ফেলেছেন। সুতরাং আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। এমন তারা কখনো কখনো এ বিশ্বাসও করে থাকে যে তাদের এই সমস্ত অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বা তিনি স্বয়ং হাজির হন। এ সমস্ত অনুষ্ঠানে অসংখ্য নিকৃষ্ট কাজ নিত্যদিন সংঘটিত হয়ে থাকে, যেমন সম্মিলিতভাবে সুললিত কণ্ঠে সঙ্গীত, গান বাজনা, তবলা ইত্যাদি ব্যবহার করা হয়। এই অনুষ্ঠান পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়, যা ভণ্ড সুফি ও বিদাতীদের জিকির আজকারের পদ্ধতিতে সাথে মিল রয়েছে। ওরা যেমন জিকির আজকার করে গান বাজনা সাথে, বা তবলা বাজিয়ে কিংবা দুব বাজিয়ে তারা করে, তারা কিন্তু এরকমই করে। কখনো ওই সমস্ত বিদাতী অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের অবাধ মেলামেশা ঘটে, অবশ্যই সেখানে মেলা বসে, সেখানে মহিলারা সেজে গুজে বেপর্দায় সেখানে বেরিয়ে বেড়ায়, এ তো হবেই, একটা পরবের দিন, সেদিনে কাউকে বাধা দেওয়া যাবে না, যা ফিতনার মূল কারণ। এর ফলে উক্ত অনুষ্ঠানগুলিতে জঘন্য পাপ কাজ সংঘটিত হতে দেখা যায়। তাদের দাবি অনুযায়ী যদি ওই সমস্ত অনুষ্ঠানে যাবতীয় প্রকাশ্য পাপ কাজ মুক্ত করে শুধুমাত্র জনসাধারণে মিলিত হওয়া, খাওয়া, আনন্দ ফুর্তির প্রকাশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবুও এ কাজ বিদাত। যদিও সবকিছু থেকে পবিত্র পরিচ্ছন্ন হয়, এতে কোন নোংরা কাজ নাও হয়, যদি তাতে শিরিক না হয়, যদি তাতে আল্লাহ নবীর প্রশংসায় বাড়াবাড়ি নাও হয়, তবুও এই কাজ, এই দিনকে উদযাপন করা, নবী দিবস হিসাবে পালন করা, একই বিদাত। আর এইটুকুই যথেষ্ট, কুল্লু বিদাতিন দালালা, কোন বিদাতি ভালো নয়, প্রত্যেক বিদাতি হল ভ্রষ্টতা। দীন ইসলামের মধ্যে প্রতিটি নব আবিষ্কৃত কাজ হচ্ছে বিদাত, আর প্রতিটি বিদাতের পরিণতি হল ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হল জাহান্নাম। তাছাড়া পর্যায়ক্রমে ও ধাপে ধাপে অগ্রসর হয়ে অন্যান্য অনুষ্ঠানের যেভাবে মুনকার বা নিকৃষ্ট কাজ সংঘটিত হয়ে থাকে, সেভাবে এ সমস্ত অনুষ্ঠান সংঘটিত হতে দেখা যায়। আমরা এই কাজকে জন্য বিদাত বলছি যে এ কাজটি বিদাতি কর্মকাণ্ড হওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ নেই। এই জন্য বিদাত বলছি যে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিবস পালন করে যাননি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন সাহাবী এই নবী দিবস পালন করে যাননি, হাদিস কোরআন হাদিসের কোন ভিত্তি প্রমাণ নেই। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিন উত্তম জামানা আল্লাহ রসুল, তারপর সাহাবি, তারপরে তাবেঈদের জামানা অনুষ্ঠান পালনের কোন প্রমাণ নেই। বরং চতুর্থ হিজরিতে মিশরে ফাতেমি শিয়াগণ এই মিলাদের রেওয়াজ চালু করে, কত অনেক পরে, চতুর্থ শতাব্দী হিজরিতে এই মিলাদের বিদাত চালু হয়। ইমাম আবু হাফস তাজউদ্দিন আল ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অনেকে আমাকে বারবার প্রশ্ন করছেন যে কিছু লোক রবিউল আউয়াল মাসে বরকতের উদ্দেশ্যে যে অনুষ্ঠান যাপিত হয়ে থাকে যা মিলাদ নামে পরিচিত, দীন ইসলামে এর কোন ভিত্তি বা প্রমাণ আছে কিনা, তারা আমার কাছে এর সঠিক সুস্পষ্ট এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ লিখিত উত্তর চেয়েছিলেন। উক্ত প্রশ্নের উত্তরে আল্লাহর প্রতি তৌফিক কামনা করে বলছি যে এ ধরনের মিলাদ অনুষ্ঠানের প্রমাণে কোরআন ও সহি হাদিসে কোন দলিল প্রমাণ আছে বলে আমার জানা নেই, এবং ইসলামী বিদ্বান ব্যক্তিগণ এ অনুষ্ঠান পালন করেছেন এমন কোন প্রমাণ নেই, অথচ তারা ইসলামে আমাদের জন্য অনুকরণীয় ও উত্তম নমুনা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেন এবং সঠিক তৌফিক দেন যাতে সঠিক দিনের অনুসরণ করতে পারে। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।